আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে শুক্রবার 11 নভেম্বর, 11 সফর, শারিকাতুল ফাহাদ দক্ষিণ হারমায় আমাদের বিশেষ প্রোগ্রামে বিশেষ আকর্ষণে দীন ইসলাম সম্পর্কে জানার আগ্রহ নিয়ে আমরা এখানে বসেছি। এই মাখামাখা শীত, অল্প অল্প শিশির ভেজা পরিবেশে এবং আবছা অন্ধকারে আপনাদের চেহারা দেখা না গেলেও আলো হলে ভালো হয়, কারণ সবারই চেহারা দেখা যায়। আমরা আজকে দুই অধিবেশন পার করে দিলাম, এবারে তৃতীয় এবং শেষ অধিবেশন। তাতে থাকবে সাধারণত প্রশ্নোত্তর এবং পুরস্কার ইত্যাদি। মাকতাবুদ দাওয়া মাজমা থেকে এর ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেক বছর, কিন্তু আপনাদের সহযোগিতা পেলে। আপনাদের বাড়িতে এলাম, আর আপনারা যদি ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন তাহলে তো আর বারবার মেহমান আসবে না। প্রথমবার মেহমান এলেই বুঝতে পারবে যে বাবা দরকার নেই, মা সালামা। আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আবার আসবো, আবার হবে। যদি মনে করেন যে হ্যাঁ ভালো, এসব হওয়া ভালো, আমাদের দেশে মিলাদ পড়ায়, তারা মিলাদ পড়ানোটাকে ভালো মনে করে। আর এখানে জানি না, অবশ্য পার্থক্য আছে, আমাদের দেশের মিলাদ পড়ানো হয় আমাদের আপন হুজুরদেরকে নিয়ে, আর এখানে যে দিনের আলোচনা হয় সে তারা আপন না, মনে করা হয় তারা ঈমান নষ্ট করে দেবে, ঈমান খারাপ করে দেবে, এরা ওয়াহাবিরা আমাদের ঈমান নষ্ট করে দেবে, এই জন্য অনেকেই দূর থেকে সালাম জানিয়ে পালিয়ে যায়, আর অনেকে আবার সালাম না দিতে পারলেই ভালো মনে করে। এই যেমন আজকে দেখুন প্রশ্ন এসছে, এই যে এই প্রশ্নের মাধ্যমে অনেকে জড়িয়ে আছে, আর এখানেই বুঝতে পারবে, মানে এই প্রশ্ন করলেই আমার আন্দাজ করে নেবে যে আমি কোন দলের। প্রথম প্রশ্ন হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? বহু মানুষ আছে যারা ধারণা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীর নূর তৈরি করেন, তারপরে সেই নূর থেকে সারা জাহান তৈরি করেন, এবং সারা বিশ্ব রচনা হয়েছে কেবল নবীর জন্য। ফুল বাগানে ফুটল নবীন ফুল, সে ফুল যদি না ফুটিত কিছুই পয়দা না হইত, না করিত আরশ কুরসি জলিল ও রব্বুল। ফুল বাগানে ফুটল নবীন ফুল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কথা সত্য নয়। এ কথা যদি সহি হাদিসে থাকত, কোরআনের কোন আয়াত থাকত, তো আমরা বলতাম যে আল্লাহর নবী নূরের তৈরি। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, কিতাব এসেছে, কিন্তু সে নূর কিতাব একই, নূর এবং কিতাব একই জিনিস। আর যারা যেমন তফসির জালালাইনে আছে, নূর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে হলো মোহাম্মদি নূর বলতে নবুয়াতের নূর। এর আগেও আমি বললাম যে মোহাম্মদী নূর বলতে নবুয়াতের নূর, এটা এই লাইট, এই যে নূর দেখছেন, এই নূর না। মদিনাতে বলা হয় যে তার এত নূর ছিল যে মদিনাতে আলোর দরকার হতো না, সূর্যের আলোর থেকেও বেশি জোর আলো ছিল কার? নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বুঝতে পারবেন যে এই ধারণা মিথ্যা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরে চিরাগ ব্যবহার করতেন না, করতেন না? তাহলে চিরাগ যদি ব্যবহার করা হতো তাহলে নবী মদিনাতে থাকলে সবসময় সূর্য থাকতো, কিন্তু তা তো নয়। অনুরূপ কোন কোন সময়ে দাফন করতে যেতেন, বাকিতে লাশ দাফন করতে যেতেন, তখন সঙ্গে নূর নিতেন না, নিতেন আলো, আলো নিতেন। এসব প্রমাণ আছে, এসব প্রমাণ আছে। আর তার মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলো বা নূর সূর্য থেকে বেশি তীক্ষ্ণ ছিল, এ ধারণা ভুল। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। তিনি বলছেন, আমি কোরআনে বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। তার মানে তোমরা যেমন মাটির তৈরি, আমিও সেরকম মাটির তৈরি, তবে আমরা তার মতো মানুষ বটি। কোথায় শেখ সাদি আর কোথায় বুঝতে পারছেন তো? তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো রক্ত চামড়ার মানুষ, তোমাদের মতো আদমের সন্তান আমি। ইন্নামা আনা আদমি, আমি হচ্ছি আদমি, মানে আদম সন্তান। আদম কিসের থেকে তৈরি? মাটি থেকে তৈরি। অতএব এই ধারণা মুছে ফেলুন যে আল্লাহর নবী নূর থেকে তৈরি। অনেকে বলে না, নূরি খাকি, আগে নূরের তৈরি তারপর মাটির তৈরি না, এ ধরনের দলিল চাই। আপনি দলিল নিয়ে আসেন আমরা মানব। বিনা দলিলে আন্দাজে মানে ভক্তি বাড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিমে অতিরঞ্জন করে আমরা এই কথা বিনা দলিলে বলতে পারি না। দ্বিতীয়টাও তাই, একই প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না জানতেন না? গায়েব জানা কাকে বলে? কোন মাধ্যম ছাড়া অদৃশ্যের কোন খবরকে গায়েব জানা বলে। এখন আমাদের মুফিজ এসছে, জামে মসজিদে কাজ করে, যে আসেনি, বলতে পারবেন এখন জামে মসজিদে কি হচ্ছে? যিনি বলতে পারবেন তিনি গায়েবের খবর বলবেন, ঠিক আছে? আর এখনই হেলাল যদি টেলিফোন মুফিজকে, হ্যালো মুফিজ এখন কি হচ্ছে, বলে এই হচ্ছে, হ্যাঁ হুজুর আমি বলতে পারি, ওকে গায়েব জানা হবে? কেন? মাধ্যম ব্যবহার করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন, ঠিক না ভুল? কার মাধ্যমে জানতেন? ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে। অতএব আল্লাহর রাসূল গায়েব জানতেন, আর গায়েবের খবর জানতেন না মানে বলতে দুটো রকম কথা আছে, বুঝলেন? ওই জন্য ওটা পেঁচটা বোঝে না অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা কি জানতেন? তিনি মদিনায় আছেন, মক্কায় কি হচ্ছে বলতে পারতেন? যদি জিব্রাইল জানাতেন অবশ্যই জানতেন। আপনি এখন বলতে পারবেন এশার নামাজ হচ্ছে মক্কাতে, কে নামাজ পড়াচ্ছে? কে নামাজ পড়াচ্ছে বলতে পারবেন? কেউ? শেখ সুদেশ না শেখ অমক বলতে পারবেন? কিন্তু যে টিভি দেখছে এখন টিভিতে নামাজ হচ্ছে, সে বলবে আমি বলতে পারবো মক্কাতে শেখ সুদেশ নামাজ পড়াচ্ছেন, তো গায়েবের খবর জানেও? আরে আপনার বাড়িতে পীর সাহেব এসেছে, আর সেই বাড়ির মেয়ে হচ্ছে ওয়াহাবি মেয়ে, বুঝছেন? ওয়াহাবির সঙ্গে আজকাল তো হচ্ছে বিয়ে, তো বাড়ির মেয়ে হচ্ছে ওয়াহাবি, সে কিন্তু পীর ফির মানে না, কিন্তু স্বামী হচ্ছে পীর ভক্ত, হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, খেতে খেতে বসেছে, হঠাৎ করে বলে চাই চাই চাই, চাইছে মানে কি? কুকুর তাচ্ছে। তখন ভক্তরা অবাক, যে হুজুর আপনি এখানে বসে কি ব্যাপার, কুকুর কোথায়? এখানে তো কুকুর নেই। বলছে ভাই কাবা শরীফে কুকুর ঢুকছিল, আমি তাড়িয়ে দিলাম এখান থেকে। কোথায় কুকুর ঢুকছিল? কাবা শরীফে, বাংলাদেশের কুটির হতে দূর আরবের কাবা শরীফের কুকুর দেখতে পেয়েছে হুজুর। সুবহানাল্লাহ, পীরে কামেল জিন্দাবাদ, বলবে না বলবে না? সাংঘাতিক পীর, পীর কামেল এখান থেকে কাবার কুকুর দেখতে পেল বাড়ির ভিতরে ওয়াহাবি মেয়ে। বলছে দাঁড়ারে কত বড় পীর তোকে আমি দেখি। দিয়ে ভাত দিয়েছে, ভাত দেওয়ার পর সবাইকে ভাত দিয়েছে, সবাই পাতে পাতে পাতে পাতে কাউকে মুরগি, হ্যাঁ যা যা দরকার দেওয়া দিয়েছে, হুজুরকে কিন্তু মুরগি দেয়নি। যে স্বামীকে বলছে সবাইকে খেতে শুরু করতে বলো, বিসমিল্লাহ করতে বলো, এইদিকে ভক্তরা মানে হুজুরকে তরকারি দেওয়া হয়নি, কি করে শুরু করবে? তখন হুজুর রাগ রাগ ভাব, হুজুরের রাগ রাগ ভাব, ঠিক আছে? তখন স্বামী রেগে গেছে, স্বামী রেগে গিয়ে স্ত্রীকে বকাঝকা করতে, এই হুজুরকে তরকারি দাও নি, বিসমিল্লাহ করতে বলছি, হুজুরকে তরকারি দিয়েছি, মিথ্যে কথা বলছো, হুজুরকে তরকারি দাও নি। বলছে ভিতর থেকে বলছে হুজুর এ ভন্ডামিয়ার কতদিন চলবে, 2,500-3,000 কিলোমিটার দূরে আপনি এখনই কাবা শরীফে কুকুর দেখতে পেলেন, আর আপনার ভাতের ভিতরে আমি মুরগির রান ভরিয়া দিয়েছি, আপনি দেখতে পারলেন না? বুঝলেন? ভাতটা সরিয়ে দেখুন। হুজুর যদি সত্যি গায়েবের খবর জানতেন তো ভাতের ভিতরে রানটা জানতে পারতেন না? অবশ্যই জানতে পারতেন। এ হয়েছে গায়েবী খবর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন না, জানলে পরে মা আয়েশার চরিত্রে যখন কলঙ্ক লাগলো মন খারাপ হতো? মন খারাপ হতো না। মা জাইনাবের কাছে যখন মধু খেতেন, তারপরে কোন সতীনের চক্রান্তে পড়ে তিনি মধু খাওয়াকে হারাম করলেন, তাই না? যদি গায়েবের খবর জানতেন তাহলে মধু খাওয়া হারাম করতেন? করতেন না। বীর মৌনাতে 40 জন হাফেজ সাহেব, আল্লাহ আকবার, হাফেজ, কোরআনের হাফেজ, তারা শহীদ হয়ে গেলেন। তারা চক্রান্ত করে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করলো। যদি গায়েবের খবর জানতেন তাদেরকে পাঠাতেন না? বহু ভুবন ভুড়ি ভুড়ি আপনার নজির আছে, যাতে আপনি বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর বলতে পারতেন না, জানতেন না। তবে গায়েবের খবর বলেছেন, সেটা কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে বলেছেন। না বলেননি কেয়ামতে কি হবে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তারপরে কেয়ামতের আগে কি হবে, আগে কি হয়েছে, বহু ঘটনা তিনি বলেছেন, এবং সেটা কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। আর ওহির মাধ্যমে কিছু বললে মায়ের পেটে কি বাচ্চা আছে কেউ বলতে পারবে? আপনার স্ত্রী গর্ভবতী, পেটে হাত দিয়ে বললেন হ্যাঁ এবার আমাদের ছেলে হবে, বলতে পারবেন? যদি বলতে পারেন তো আপনি গায়েবের খবর জানেন। বলবেন হুজুর আমাদের দেশে অনেক আছে বলে দেয়, ওটা ওর বাই চান্স হয়ে যায়। আমেরিকায় কে প্রেসিডেন্ট হবে, ওই যে অক্টোপাসে বলেছিল না, বলেনি যে ট্রাম্প জিতবে, জিতে গেল তাই না? আর একবার সে বিশ্বকাপ কে জিতবে বলে দিয়েছিল অক্টোপাসে। এগুলো হচ্ছে অনুমান, বাই চান্স, বাই চান্স লেগে যায়। সব সময় যে সত্য হবে না, অসম্ভব, দুটোর মধ্যে একটা হবেই, তার মধ্যে যেটা বললো হ্যাঁ সেটাই, ওটা বাই চান্স হয়ে যায়। আপনি বললেন ছেলে, তো ছেলে হয়ে গেল, কিন্তু সব সময় হবে না এটা গ্যারান্টি, কারণ গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েবের খবর বলতে পারে না। গায়েবের খবর যাকে জানানো হয়, ইল্লা মানির তাদামির রাসূলিন, যাকে আপনি চান পছন্দনীয় মনোনীত রাসূলকে তিনি জানিয়ে থাকেন গায়েবের খবর। যাই হোক, গায়েবের খবর অবস্থা বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন না, তাকে জানানো হলে তিনি জানতেন। তিন নম্বর প্রশ্ন এখানে আছে, ওই একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজির নাজির কি না? আমরা অনেক সময় মিলাদ করি, মিলাদ পড়ে সে উস নবী কি তাজিম কে লিয়ে খড়ে হই, ইয়া নবী সালাম আলাইকা, তার মানে নবী উপস্থিত হয়ে গেছে, এবার কি করো, সালাম দাও, সালাম আলাইকা, মানে নবী হাজির হয়ে গেছে। অনেকে হাজির নাজির মনে করে, হাজির মানে কি উপস্থিত, নাজির মানে কি প্রত্যক্ষদর্শী, তার মানে তিনি আমাদেরকে এখন দেখছেন আর তিনি আমাদের কাছে হাজির আছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি হাজির আছেন আমাদের কাছে? তিনি এমন এক জগতে চলে গেছেন যে তিনি না আমাদেরকে দেখতে পাচ্ছেন না আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এমন কি কবরের পাশে গিয়ে যদি আপনি দাঁড়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পাবেন, আপনি সালাম দিলে তিনি শুনতে পাবেন, সালাম পৌঁছানো হবে ফেরেশতার মাধ্যমে, সালাম পৌঁছানো হবে। এখন আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, পৌঁছেছে না পৌঁছেছে না? পৌঁছেছে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। মসজিদে নববীতে মাইকে দরুদ পড়া হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তিনি সরাসরি শুনছেন কবর থেকে? না, সে জগতই আলাদা। যেমন ওই যে একটু আগে শুনলেন, যেমন ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে দেখছে বাংলাদেশ গেছি স্ত্রীর সঙ্গে, হ্যাঁ সিনেমা দেখতে গেলাম, কিংবা কক্সবাজারের সমুদ্র তীরে ঘুরতে গেলাম, কিংবা এখানে গেলাম মার্কেটে গেলাম, আর বসে আছে এখানে ফালফাহাদের এই খুপড়িতে আর ঝুপড়িতে, ওখানে স্বপ্ন দেখছে, কিন্তু গেছে পৌঁছে কোথায়, বাংলাদেশে। তো এগুলো তেমনি যে ও জগতই আলাদা, ও জগৎ, সে জগতে কি ঘটছে এই জগতের লোক বুঝতে পারবে না, আর না তারা বুঝতে পারবে আর না আমরা বুঝতে পারবো। তাহলে হাজির বলাটা এটা ভুল। তেমনি আল্লাহ তাআলা সম্পর্কে হাজির, আপনারা শুনলেন আল্লাহ তাআলা কোথায় আছেন, আরশের উপরে, তার দৃষ্টি তার জ্ঞান সব জায়গায় মাঝমাতে এবং সব জায়গাতেই আছে, কিন্তু তিনি আছেন কোথায়, আরশের উপরে, তিনিও হাজির না। তাহলে নবীকে হাজির মনে করা কি হতে পারে? আর নাজির মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী, এটা তো আরো বড় শিরক। নাজির কে? আল্লাহ তাআলা, আল্লাহই দেখছেন সব জায়গায়, তার দৃষ্টি আছে। অতএব সেটার ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনি করেন তাহলে কি হবে, শিরিক হবে। আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, হ্যাঁ দাঁড়িয়ে বলুন, ক্যামেরাটা ঘোরান। যদি এর মধ্যে কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমরা রাসূলের উসিলা করি আর কি, রাসূল সাল্লামের উসিলায় আল্লাহ তুমি আমার দোয়া দরখাস্ত কবুল করো, এবং আখেরাতের বিষয়ে দুই তিনটা প্রশ্ন আসবে আর কি, যে আমরা জানি যে সাফায়াতের কাণ্ডারি রাসূলুল্লাহ, এখন সাফায়াতের কাণ্ডারি উনি যদি হয়, এবং আমরা এটাই মানি, কিন্তু আমি আপনাদের এইখানে যারা যাতায়াত করে আর কি মক্তবে, ওনাদের একজনের কাছ থেকে আমি শুনছি আর কি, যে হাসরের দিন কোন মাধ্যম ছাড়া, আমরা মাধ্যম ছাড়া সুপারিশ, কারো সুপারিশ দরকার নাই, সরাসরি যা হবে সেটা আল্লাহর তরফ থেকে হবে, এখানে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি কোনো ভূমিকা থাকবে না। আচ্ছা, তো আমার মানে জানার ইচ্ছে এটাই যে কোন মাধ্যম ছাড়া কি সরাসরি আল্লাহর সাথে বান্দার যোগাযোগ হবে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাফায়াত উম্মতের জন্য মানে এটা জরুরি আছে কিনা? বসুন প্রথম হল ওসিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা বানানো যাবে না, আপনি দোয়া করবেন বিনা ওসিলাতে দোয়া কবুল হবে। ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি নিকটে আছি, দোয়া করলে আমি নিকটে আছি, দোয়া করো আমি কবুল করব। উদুউনি আস্তাজিব লাকুম, এখানে ওসিলা কোনো প্রয়োজন নেই। ওসিলা কেমন প্রয়োজন আছে? আল্লাহ তাআলার গুণাবলীর ওসিলা, আল্লাহ গো তুমি কাদের কুদরতওয়ালা, তোমার কুদরতের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো তুমি আলিম আল্লাম, তোমার ইলমের জন্য ইলমের ওসিলায় তুমি আমাকে ইলম শিক্ষা দাও। এ আল্লাহ আমি তোমার নবীর প্রতি মহাব্বত রাখি, সেই মহাব্বতের ওসিলায় আমাকে মুক্তি দাও, এরকম করা যাবে। ঠিক আছে, নেক আমল করলে পরে আল্লাহ আমি তোমার কাছে নামাজ পড়লাম, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআন তেলাওয়াতের ওসিলায় তুমি আমার ছেলের অসুখটা ভালো করে দাও, এখন হাসপাতালে আছে, বলা যাবে। কিন্তু হে আল্লাহ তুমি আলী ফাতেমার ওসিলায়, তুমি কাবার ওসিলায়, তুমি মুহাম্মাদের ওসিলায় আমার ছেলেটাকে ভালো করে দাও, এটা বলা যাবে না। কারণ এতে আল্লাহর সঙ্গে আপনি এমন শিরিক করলেন, যদি আপনার নিয়তে থাকে, আর না হয় কমসে কম বিদাত হবে। এইভাবে ওসিলা নেওয়া যাবে না। গুণাবলীর ওসিলা নিতে পারেন, আপনার নেক আমলের ওসিলা নিতে পারেন, আর বড়জোর হুজুরের কাছে গিয়ে বলতে পারেন, হুজুরকে ওসিলা বানিয়ে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, জয়ীব বান্দা, দুর্বল বান্দা, আমার ছেলেটা এই অসুখ, হুজুর আপনি দোয়া করে দেন, এটাও এক প্রকার ওসিলা। কিন্তু ওই মাধ্যম করা যাবে না যে মাধ্যম বললাম হয় শিরিক না হয় বিদাত। এবার আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা বানানো যাবে না, কথা ঠিক? আজানের পরে কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলা। এই তো হুজুর, আমরা আজানের দোয়াতেই বলি মুহাম্মদকে ওসিলা দাও, আপনি বলছেন ওসিলা মানা যাবে না। হ্যাঁ, এখানে ওসিলা মানে কি কেউ জানেন? ওসিলা মানে কি এখানে? আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, ওসিলা মানে হচ্ছে জান্নাতের একটা সুচ্চ স্থান যার নাম হচ্ছে ওসিলা। আল্লাহ গো তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই স্থানে পৌঁছে দাও। এখানে ওসিলা মানে এই ওসিলা যেটা মাধ্যম, এখানে মাধ্যম মানে না ওসিলা। আরবিতে আমরা বাংলাতেও আছে একই শব্দে বিভিন্ন মানে, তো ওসিলা শব্দের এখানে যে আজানের দোয়াতে আছে এর মানে মাধ্যম না, এর মানে কি জান্নাতের একটা সুচ্চ স্থান যার নাম হচ্ছে ওসিলা, সেই স্থানে দা। ওয়াবাসু মাকামা মাহমুদানিল্লাজি ওয়াত্তা, তুমি কি ওয়াদা দিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পতিত হবেন এবং এত প্রশংসা করবেন যে সারা বিশ্বের মানুষ করতে পারেনি, তারপরে তিনি সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দরুদ পড়ার পরে, আজানের আজান হয়ে যাবে, আজানের জবাব দেবে, তারপরে দরুদ পাঠ করবে, দরুদ পাঠ করার পর যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা শেষ পর্যন্ত, তার জন্য কেয়ামতে আমার সুপারিশ অনিবার্য হয়ে যাবে। কেয়ামতে সুপারিশ চলবে না চলবে না? চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় সুপারিশ করবেন, সেই সুপারিশের অধিকারী কারা হবে, সেই সুপারিশের শর্তাবলী কি? প্রথম শর্ত হল যার জন্য সুপারিশ করা হবে তাকে তৌহিদবাদী মুসলিম হতে হবে, আমি তামি উমি তুমি সুমি আপনি না, তৌহিদবাদী মুসলিম হতে হবে, পাপ করেছে যার ফলে আজাব ভুগছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন। তৌহিদবাদী যদি না হয়, মুশরিক হয়, কবুরি হয়, কবর পূজারি হয়, মাজারি হয়, তাহলে তার জন্য সুপারিশ নেই আল্লাহর নবীর। কোন রকমের শিরিক করেছে তার জন্য সুপারিশ চলবে না, হবে না। নম্বর দুই, মহান আল্লাহর অনুমতি হতে হবে। আল্লাহর নবী ডাইরেক্ট সুপারিশ করতে পারবেন না, যিনি বলেছেন তিনি হয়তো সম্ভবত এই কথাটাই বলেছেন যে সরাসরি আল্লাহর নবী আল্লাহ না চাইলে সুপারিশ করে কাউকে জান্নাতে দেবেন কাউকে জাহান্নামে দেবেন এর ক্ষমতা নেই। কেন নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা আব্বাস, দুনিয়ার বুকে যা চাইবা চেয়ে নেন, কাল কিয়ামতে আমি আপনার কোনো কাজে আসব না। ও মা ফাতেমা, ও বেটি, দুনিয়ার বুকে যা চাইবে চেয়ে নাও, দুনিয়ার ধন সম্পদ, কাল কিয়ামতের দিনে আমি তোমার কোনো উপকারে আসব না। ও ফুপু সাফিয়া, দুনিয়ার বুকে যা চাইবা চেয়ে নাও, কাল কিয়ামতে আমি কোনো কাজে আসব না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে বেরিয়ে গেলেন। আবওয়া নামক জায়গায় যারা উমরা করতে গেছেন দেখেছেন, মক্কা থেকে বেরিয়ে মদিনার পথে বাঁ দিকে আবওয়া নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার কবর আছে। সেখানে থেমে কাঁদতে লাগলেন, চোখের পানি দেখে সাহাবারাও কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের কবর জিয়ারত করব। দেখছেন, অনুমতি চাইলাম আল্লাহর কাছে। আমাদের মতো বেয়াদব ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো যাত্রার সঙ্গে যাত্রার জন্য দোয়া করি, একটা লুঙ্গি পাওয়ার জন্য, পঞ্চাশ টাকা পাওয়ার জন্য যাত্রার ঘরে গিয়ে তার জন্য দোয়া করে আসি, হাত তুলে মিলাদ পড়ে আসি, দোয়া করে আসি না। আমার মা, আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা চাইব আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আগে অনুমতি দাও যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা, আমাকে অনুমতি দিলেন, আমাকে অনুমতি দিলেন আমি তার কবর জিয়ারত করব। কিন্তু আমাকে অনুমতি দিলেন না আমি যখন বললাম যে আল্লাহ, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন না। চাচা আবু তালেব মরার সময়ে, চাচা আপনি এত উপকার করেছেন, আপনাকে কিছু করতে হয়নি, কিছু করতে হবে না, শুধুমাত্র কালেমা পড়ে নেন। যে কালেমা পড়লে পরে, কালেমা কি? কালেমা কি তাইয়েবা? জোরে বলুন, কালেমা তাইয়েবা কি? বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নিন। এটা এমন কালেমা যার জন্য কাল কিয়ামতে আমি আল্লাহর কাছে হুজ্জত করব যে আমার চাচা কালেমা পড়ে প্রাণ দিয়ে গেছে, কালেমা পড়ার পর মারা গেছেন, অতএব আল্লাহ তাকে ক্ষমা করা হোক। চাচা বড় বড় নেতাদের দিকে তাকিয়ে কালেমা পড়লেন না, বল ভাতিজা আমাকে আমার ধর্মে, বাপদাদার ধর্মে মরতে দাও। কালেমা না পড়ে মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার আল্লাহ, হে চাচা, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়েছে, ক্ষমা প্রার্থনা করতে থাকব। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য সঙ্গত নয়, কোন মুমিনের জন্য সঙ্গত নয় যে সে কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে। কিভাবে ক্ষমা প্রার্থনা করবে? সে আল্লাহর দুশমন, সে আল্লাহর সঙ্গে শরীক করেছে, আল্লাহর সঙ্গে শিরিক করেছে, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। অথচ তুমি বলছো যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যদিও সে নিকটাত্মীয় হয়, যখন তার কাছে পরিষ্কার হয়ে গেছে সে জাহান্নামবাসী। বুঝতে পাচ্ছেন, কেয়ামতে আল্লাহর নবীর সুপারিশ অবশ্যই করবেন, কিন্তু আল্লাহর অনুমতি পাওয়ার পরে। যার জন্য ইচ্ছা হবে তাহলে তৌহিদবাদী হতে হবে, আল্লাহর অনুমতি হতে হবে, আর যার জন্য সুপারিশ করবে তার কি হতে হবে? তার প্রতি সন্তুষ্ট হতে হবে যে হ্যাঁ, এই লোকটার জন্য, সবারই জন্য কিন্তু সুপারিশ হবে না। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা মানা যাবে না, কাল কিয়ামতেও না, দুনিয়াতেও না। আমাদের ওসিলা একমাত্র কিসের ওসিলা? ইমানের সাথে নেক আমল, আমাদের এটাই হচ্ছে ওসিলা। এই ওসিলা দ্বারাই কবরে পার পাবো, তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবো, আর এই ওসিলা দিয়ে কাল কিয়ামতে পার হয়ে যাব। তবে আমল তো দুর্বল, জানি না কি হয়, সেই জন্য সুপারিশ, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাই। আমরা এই জন্য কামনা করি যে আল্লাহ, কাল কিয়ামতের দিনে আমার নবীর সুপারিশ নসিব করো। আমরা করি না? করি না। আমরা গুনাহগার, আমরা যদি গুনাহগার না হয় সুপারিশের দরকার নেই, ডাইরেক্ট জানা চলে যাবো, আছে নি কেরম ক্ষমতা? অতএব গুনাহগার, আল্লাহ তাআলা নবী, আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি যে যেন আমরা নবীর সুপারিশ প পাই, নসিব হয়। আর এই জন্য আমরা এটা চেয়ে থাকি কোথায়, আজানের পর ঠিকভাবে দোয়া পড়বেন ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অনিবার্য হয়ে যাবে। যাক, লক্ষ্য লম্বা হয়ে যাচ্ছে, এবার আমরা আসল লেতে ফিরে যাই, সেটা হচ্ছে আমরা প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন।